وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. যাবতীয় প্রশংসা মহান আল্লাহর জন্য, শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। বিশ্ববরেণ্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ভূমিকায় নাগে সময় যেহেতু সংক্ষেপ, দু চারটি কথা আপনাদের সামনে বলব। আপনারাও অপেক্ষা করে আছেন, কিছু শুনবেন বলে, কিছু মানবেন বলে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন বলার, আপনাদেরকে তৌফিক দেন শোনার। আপনারা চলে যাচ্ছেন কি, আমাদের ওয়াজ শুনতে ভালো লাগে না বোধ হয়? কি ব্যাপার, চলে যান কেন? আল্লাহ তাআলা কোরআনে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি ذلكم وصاكم به لعلكم تتقون। এই ইমানদারেরা, যারা ইমান এনেছ শোনো, যারা প্রত্যেক দিন পাঁচ ওয়াক্ত নামাজে প্রত্যেক রাকাতে বলে থাকো, ইহদিন আস-সিরাতাল মুস্তাকিম, আল্লাহ গো আমাদেরকে সরল পথ দেখাও, সোজা পথ দেখাও, সিরাতে মুস্তাকিম দেখাও, তারা শোনো, এটা হচ্ছে আমার সরল পথ। আন্না হাযা সিরাতি মুস্তাকিমাম, এটা আমার সরল পথ, বাঁকা পথ নয়। ফাত্তাবিউ, তোমরা তার অনুসরণ করো, সরল পথ ধরে চলো। ওয়ালা তাত্তাবিউস সুবুল, ডাইনে বাঁয়ে আঁকা বাঁকা পথে চলো না। ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহ, তাহলে এই পথগুলো আল্লাহ তাআলার পথ থেকে বিচ্ছিন্ন করে দেবে, তোমাদেরকে সরিয়ে ফেলবে। আল্লাহ তোমাদেরকে জালিকুম ওয়াসাকুম বিহ এই ওসিয়ত করছেন, খাস উপদেশ দিচ্ছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। এতক্ষণ মুত্তাকি হওয়ার কথা শুনছিলেন, মুত্তাকি হতে বলছিলেন, আল্লাহর তাকওয়া অবলম্বন করতে পারো, আল্লাহকে ভয় করতে পারো, পরহেজগার হতে পারো, সংযমশীল হতে পারো, সাবধান হতে পারো। আপনারা জানেন পৃথিবীর বুকে পথ অনেক আছে, তেমনি নানা মুনি নানা পথ, নানা মুনি নানা মত, কোন পথ ধরে আপনি চলবেন? যেটা সরল পথ সেই সরল পথ ধরে চলবেন। বলবেন, হুজুর জুবাইল থেকে দাম্মাম আসতে বিভিন্ন পথ আছে, একটা পথে না এলেও তো হয়? আসলে তো দাম্মাম পৌঁছলেই হলো, যে কোনো পথে গেলেই হল। তেমনি যদি বলেন যে আল্লাহ কাছে যাওয়ার মতো বিভিন্ন পথ আছে, বিভিন্ন মত আছে, একটা পথে গেলেই হল, আল্লাহকে পাওয়া গেলেই হল, কিন্তু না, যে কোনো একটা পথে গেলে আল্লাহকে পাওয়া যাবে না, সরল পথে আল্লাহকে পেতে হলে সরল পথে যেতে হবে। আপনারা জানেন যারা জ্যামিতির ছাত্র, এক বিন্দু থেকে অন্য বিন্দু পর্যন্ত যদি একটা সরল রেখা টানতে বলা হয়, সরল রেখা টানতে বলা হয়, কটা টানা হবে? একটা না দুটো না তিনটে? একটা বেশি হবে না? কোনো মতেই সম্ভব না? বাস, আল্লাহকে পাওয়া ইসলাম ছাড়া কোন মতেই সম্ভব না। এই সিরাতে মুস্তাকিম, সিরাতে মুস্তাকিমের দাবি কি, সরল পথের দাবি কি, সেই সম্পর্কে দু চারটা কথা বলছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার একটা সরল রেখা টানলেন, আর তার ডাইনে বাঁয়ে কিছু রেখা টানলেন এবং বললেন, জাহাদিহি সুবুল আলা কুল্লি সাবিলিন মিনহা শাইতান ইয়াদউ ইলাইহ, দেখো এটা হচ্ছে সরল পথ, আর এইগুলো হচ্ছে বিভিন্ন পথ, আর এই বিভিন্ন পথের প্রান্তে শয়তান আছে, শয়তান ডাকছে, এইদিকে এসো, এইদিকে এসো। আর এদিকে আল্লাহ ডাকছেন, আল্লাহর নবী ডাকছেন, কোরআন ডাকছে যে তোমরা সোজা পথে এসো। এই জন্য আমরা প্রত্যেক রাকাতে কি বলি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আপনারা জানেন ইহুদি কত ভাগে ভাগ হয়েছে, কথা বলেন, 71 ভাগে, 71 দলে ভাগ হয়েছে। আর খ্রিস্টানরা কত ভাগে, 72 ভাগে। আর এই মুসলমানরা কত ভাগে ভাগ হয়েছে, 73। 73 ভাগে, 73 দলে ভাগ হয়েছে। কয়টা দল, কয়টা ফিরকা জান্নাতে যাবে, একটা। তার পার্সেন্টেজ কি, হাজারে একটা, 999টা জাহান্নামী আর একটা মাত্র জান্নাতি। সরল পথের যে দাবি, সরল পথের দাবি হল যে তোমরা সোজা পথে আসবে, এই ফিরকায় সামিল হবে যে ফিরকা, ফিরকায় নাজিয়া। আর সেটা হচ্ছে কি, যে পথে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছেন এবং সাহাবা বর্গ আছেন, সেই পথ হল সিরাতে মুস্তাকিম। আল্লাহ তাআলা বলছেন, ওমাই ইশাকাতুল্লাহ ওমাই ইশাকাতুর রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়ায়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। যারা আল্লাহর রাসূলের বিরোধিতা করবে, তার কাছে সত্য পথ স্পষ্ট হওয়ার পর এবং মোমেনদের পথ ছাড়া অন্য পথ অবলম্বন করবে, মোমেনরা কারা, যখন কোরআন অবতীর্ণ হয় তখন মোমেন কারা, সাহাবারা, এই সাহাবাদের পথ ছাড়া অন্য পথ অবলম্বন করবে, নুয়াল্লিহি মা তাওয়াল্লা, খাল্লে ওয়াল্লে, যাও যেদিকে যাবে যাও, ছেড়ে দেবো তাদেরকে, ছেড়ে দেবো। মানুষলিহি জাহান্নাম, কিন্তু জাহান্নামে নিক্ষেপ করবো, বাসা আত্মা সেরা, ঠিকানা খুবই খারাপ। মোমেনদের পথ হচ্ছে সালাফদের পথ, সাহাবাদের পথ। এই জন্য সালাফি পথ ছাড়া, সালাফি পথ ছাড়া অন্য পথে যাওয়া হচ্ছে বিপজ্জনক। মুসলিম এমন এক জাতি যার স্বতন্ত্র বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্য উপেক্ষা করে কোন মুসলিম বিজাতির বৈশিষ্ট্য গ্রহণ করতে পারে না। মুসলিমদের পথ ছাড়া অন্য পথ গ্রহণ করতে পারে না, অথবা নিজস্ব কল্পিত স্বরচিত কোন বৈশিষ্ট্যের অনুসারী হতে পারে না। মুসলিম কোন বিজাতির আদর্শ গ্রহণ করতে পারে না, সে নিজের দীন, চরিত্র, আদর্শ নিয়ে গর্ব করে, ভ্রষ্টদের কাছে তা ধার করতে কোনদিন যায় না। আল্লাহ তাআলা বলছেন, সুম্মা জাআলনাকা আলা শারিআতিন মিনাল আমরি ফাত্তাবিহা, অতঃপর আমি তোমাকে প্রতিষ্ঠিত করেছি দিনের বিশেষ বিধানের উপরে, সুতরাং তুমি তার অনুসরণ করো। ওয়ালা তাত্তাবে আহওয়া আল্লাযিনা লা ইয়ালামুন, আর অজ্ঞদের খেয়াল খুশির অনুসরণ করো না। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে এবং হারুন আলাইহিস সালামকে বলেছিলেন, কদ উজিবাত দাওয়াতুকুমা ফাসতাকিমা, তোমাদের দোয়া কবুল করা হল, তোমরা সরল পথে থাকো। ওয়ালা তাত্তাবিআন্নি সাবিল আল্লাযিনা লা ইয়ালামুন, আর অজ্ঞদের পথের অনুসরণ করো না, অজ্ঞদের পথ, মূর্খদের পথ, যারা জানে না, যারা ভ্রষ্ট, তাদের পথের অনুসরণ করো না। আল্লাহ তাআলা দুশ্মনকে অন্তরঙ্গ করতে নিষেধ করেছেন, যারা বিজাতি তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করতে নিষেধ করেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে অন্তরঙ্গ বন্ধুরূপে গ্রহণ করো না। আল্লাহ তাআলা মুসলিমদের, মুমিনদের বাস্তব ঘটনা বর্ণনা করে বলেছেন, লা তাজিদু কওমা ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউয়াদ্দুনা মান হাদ্দাল্লাহ ওয়া রাসূলাহু ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম আও আশিরাতাহুম, তুমি পাবে না এমন কোন জাতি যে জাতি আল্লাহর প্রতি বিশ্বাস রাখে এবং আখেরাতের প্রতি বিশ্বাস রাখে, তাকে ভালোবাসবে যে আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে দুশ্মনী রাখে, আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে আচরণ করে, যদিও তারা নিজেদের বাপ হোক, সন্তান হোক, অথবা ভাই হোক, অথবা নিজের বংশের কেউ হোক, কোন মতেই তাদেরকে ভালোবাসতে পারে না, বরং ভালোবাসবে কাকে, আল্লাহ এবং তার রাসূলকে। এইভাবে আল্লাহ তাআলা আমাদেরকে বিভিন্নভাবে শিক্ষা দিয়েছেন যে আমরা একমাত্র আল্লাহর রাসূল এবং সাহাবাদের পথ অবলম্বন করব, সালাফি পথ অবলম্বন করব, বাকি আর কারো পথ অবলম্বন করতে পারব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য উত্তম আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে রয়েছে উত্তম আদর্শ। সেই আদর্শ আমাদেরকে মানতে হবে। লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহ কাসীরা, তোমাদের মধ্যে যারা আখেরাতে বিশ্বাস করে, আখেরাতকে কামনা করে, আখেরাতের আশা করে আর আল্লাহকে বেশি বেশি স্মরণ করে, আল্লাহকে আশা করে, আল্লাহকে কামনা করে, আল্লাহ সন্তুষ্টি কামনা করে ইত্যাদি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি কি বলছিলাম যে সরল পথের দাবি কি? যদি আমরা সরল পথে চলতে চাই, যদি আমরা ইহদিনা সিরাতাল মুস্তাকিমে বিশ্বাসী হই, আমরা যদি সত্যবাদী হই, তাহলে আমাদের কি করতে হবে? আমাদের বিজাতির পথ অনুকরণ করা, অবলম্বন করা থেকে দূরে থাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলছেন, লাইসা মিন্না মানে আমিলা সুন্নাতা গাইরিনা, সে আমাদের দলভুক্ত নয় যারা আমাদের তরিকা ছাড়া অন্য তরিকার অনুসরণ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাদিউনা মুখালিফুল হাদিহিম, আমাদের যে পথ, আমাদের যে তরিকা ওদের তরিকা থেকে ভিন্ন, ওদের তরিকা আমাদের তরিকা এক হতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি যে জাতির অনুকরণ করবে সে তাদেরই একজন। আপনি যদি মুসলিম হয়ে অমুসলিমদের অনুকরণ করেন তো আপনি অমুসলিমদের একজন, হিন্দুর অনুকরণ করলে আপনি হিন্দুদের একজন, খ্রিস্টানদের অনুকরণ করলে আপনি খ্রিস্টানদের একজন, ইহুদিদের অনুকরণ করলে আপনি ইহুদিদের একজন। এ কথাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে চাচ্ছেন। আর আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওমাই ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, তোমাদের মধ্যে যে কেউ ওদেরকে অন্তরঙ্গ বন্ধুরূপে গ্রহণ করবে সে তাদেরই একজন। সুতরাং বিজাতির অনুকরণ করা বৈধ নয়, যদিও যদি আপনি সম্পূর্ণরূপে করেন তাহলে কাফের হয়ে যাবেন, আর যদি কিছু কিছু আংশিক রূপে করেন তাহলে কাফের না হলেও আপনার জন্য তা হারাম হবে, কাবিরা গুনাহ হবে। আব্দুল্লাহ বিন আমর বলেন, মান বানা বিআরদিল মুশরিকিন ওয়াসানা আনাইরুজাহুম ওয়া মাহরাজানাহুম ওয়া তাশাব্বাহা বিহিম হাত্তা ইয়ামুতা হুশরা মাহুম ইয়াউমাল কিয়ামাহ, যে ব্যক্তি মুশরিকদের দেশে ঘর বানায়, তাদের নওরোজ ও মাহরজান পালন করে, তাদের পূজা পালন করে, তাদের ঈদ পালন করে এবং তাদের সাদৃশ্য গ্রহণ করে থাকা অবস্থায় মারা যায়, সে ব্যক্তি হাসর হবে তাদেরই সাথে। মুশরিকদের সাথে থাকলে, মুশরিকদের ঈদ পালন করলে, মুশরিকদের নওরোজ পালন করলে, নওরোজ কাকে বলে, নওরোজ হচ্ছে মিশরের কিবতীদের নববর্ষের প্রথম দিন, যেমন আমাদের ভারত, আমাদের দেশে বাংলাদেশে ভারতবর্ষে নববর্ষের প্রথম দিন বৈশাখ মাসের প্রথম দিন, সেই দিনে হাল খাতা মানানো হয় এবং বিভিন্ন রূপে সেই দিনটাকে পালন করা হয়। পারস্যবর্ষের প্রথম দিন বসন্ত উৎসবের দিন, বসন্ত উৎসবের দিন 21শে মার্চ, আর মাহাজান হল পারসিক ইরানিদের ঈদ। এই সব ঈদ যারা পালন করে, যারা হ্যালোইন উৎসব পালন করে, যারা বসন্ত উৎসব পালন করে এবং যারা নওরোজ পালন করে, মুসলমানদের মধ্যে যারা এইসব ঈদ পালন করে তারা বুঝতেই পাচ্ছেন তাদের মধ্যে একজন, যদিও সে কাফের না হয় তবুও তা করা তাদের জন্য হারাম। কাদের মতো হওয়া নিষেধ? শরীয়ত আমাদেরকে কাদের মতো হতে নিষেধ করেছেন। যারা ইসলামের শত্রু, ইসলাম বিরোধী, ইসলাম অস্বীকারকারী, নাস্তিক, কাফের, মুনাফিক, ফাসেক বা বিদাতি, তাদেরই অনুকরণ আমাদের জন্য বৈধ নয়। আপনি যদি বলেন সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য মুসলিম অমুসলিম এক হতে হবে, কিন্তু তার মানে এই নয় যে একাকার হতে হবে। প্রেম বিবাহ জরুরি নয় যে মুসলিম অমুসলিমের মেয়ের সঙ্গে প্রেম করবে, বিবাহ করবে, এটা করা জরুরি নয়, কিংবা তাদের পূজায় গিয়ে শরিক হবে, এটা করা জরুরি নয়, তাদের নামে নাম রাখতে হবে, এটাও জরুরি নয়, কিন্তু তারা আপনার ঈদে শরিক হবে না, তাদের তারা আপনার কোরবানিতে শরিক হবে না, কোনদিনই না। আমরা বিজাতির নামে নাম রাখতে পারি, কিন্তু বিজাতি আমাদের মুসলিমের কোন নাম রাখে তারা, এটা আমরা কেন বুঝি না? তাদের নাম আমরা রাখি কিন্তু আমাদের নাম তারা রাখে না। ভাই যদি বলেন পাশাপাশি বাস করতে হলে কিছুটা ত্যাগ স্বীকার করতে হয়, ত্যাগ মানে এই নয় যে আপনি আপনার স্বকীয়তাকে বিক্রি করে দেবেন, আপনার রুমে সাথী এক রুমে বাস করেন, আপনার লিবাস তার লিবাসের সঙ্গে মিলে না, আপনার মাথায় টুপি আছে, সে বলল ভাই এর টুপি ভালো লাগে না, টুপিটা তুমি পরো না, ঠিক আছে ভাই টুপিটা খুলে দিলাম, সমস্যা নেই। তারপরে কিছুদিন থাকতে বললো তুমি জামাটা পরছো না, শার্টটা পরছো, শার্টটা ভালো লাগে না, জামাটা ভালো লাগে না, জামাটা খুলে রাখ, জামাটাও খুলে দিলেন। বল তুমি যে গেঞ্জি পরে আছো গেঞ্জিটাও ভালো লাগে না, ঠিক আছে গেঞ্জিটাও খুলে দিলাম, একসঙ্গে ও পরে না আমিও পরি না। তারপরে যদি বলে প্যান্টটা ভালো লাগে না, পায় জামাটাও ভালো লাগে না, কি করবেন এবারে, খুলে দেবেন? তারপর যদি আর কিছুদিন পরে বলো আন্ডার প্যান্টটাও ভালো লাগে না, কেমন? তার মানে আমি তো মরেছি তুইও মর, আমি তো ন্যাংটা তুইও ন্যাংটা হওয়া, তাই তো চাই কাফেররা, চায় যে মুসলমানরা কি হয়ে যাক, কাফের হয়ে যায়। কিন্তু মুসলমান তোমার জ্ঞান থাকা উচিত, তুমি টুপিটা খুলে ফেলতে পারো, জামাটাও খুলে ফেলতে পারো, কিন্তু শেষ পর্যায়ে যদি তোমার ইমান চলে যায়, ইমানটাকে বাকি রাখার জন্য যদি তোমার হুশ না থাকে, তাহলে বুঝতেই পারছ। সুতরাং কাফেরদের আমরা অনুকরণ করব কোন পর্যায়ে, সম্প্রীতি বজায় রাখার জন্য, তাদের সঙ্গে একসাথে বাস করার জন্য আমরা কি কদ্দূর করতে পারি, বুঝতেই পাচ্ছেন? যেখানে আমার ইমানে আঘাত আসবে, আমার ইসলামে আঘাত আসবে, সেখানে আমি ত্যাগ স্বীকার করতে পারি না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি আমাদেরকে আমভাবে কাফেরদের অনুকরণ করতে নিষেধ করেছেন, আর আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তারকানু ইলাল্লাযিনা যালামু ফাতামাসসাকুমুন নার, তাদের প্রতি ঝুঁকে যেও না যারা জালেম, যারা মুশরিক, যারা কাফের, ফাতামাসসাকুমুন নার, তোমাদেরকে অগ্নি স্পর্শ করবে, জাহান্নামে যাবে। ওয়া মা লাকুম মিন দুনিল্লাহি মিন আউলিয়া, আর আল্লাহ ছাড়া তোমাদের জন্য কোনো আউলিয়া নাই যে বাঁচাবে, কোনো ওলি নাই যে বাঁচাবে, সুম্মা লা তুনসারুন, তোমাদেরকে সাহায্য করা হবে না। একদা আব্দুল্লাহ বিন আমর কে দেখলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাউবাইনি মুআসফারাইন, দুটো হলুদ রঙের জামা বা কি বলে কাপড় পরে আছেন, হলুদ রঙের একটা চাদর একটা লুঙ্গি পরে আছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইন্না হাযিহি মিন সিয়াবিল কুফফার ফালা তালবাসহা, এ হচ্ছে কাফেরদের কাপড়, তুমি পরো না। তার মানে বোঝা গেল কি, কাফেরদের কাপড় ব্যবহার করা যাবে না। তিনি নিষেধ করেছেন মুশরিকদের সাদৃশ্য অবলম্বন করতে, মুশরিকদের মতো হয়ো না। ওয়ালা তাকুনু কাল্লাযিনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বাদি মা জাআতহুমুল বাইয়িনাত উলাইকা লাহুম আযাবুন আযীম, মুশরিকদের যারা দীন সম্পর্কে ইখতিলাফ সৃষ্টি করেছে, মতভেদ সৃষ্টি করেছে, বিচ্ছিন্ন হয়েছে, তাদের মতো হয়ো না। যেহেতু মুশরিকদের স্বভাব হল ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, তোমরা মুশরিকদের দলভুক্ত হয়ো না, মিনাল্লাযিনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়াআ, যারা দিনকে ভাগ করে ভেঙে ভেঙে টুকরো করে দিয়েছে, দলে দলে ভাগ করেছে, মজাবে মজাবে ভাগ করেছে, তাদের দলভুক্ত হয়ে না। কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন, প্রত্যেক দল নিজের কাছে যা আছে তাই নিয়ে সন্তুষ্ট, খবরদার তাদের মতো হয়ে না। মুসলিমরা সিজদা করে কেবল আল্লাহকে, কেবল আল্লাহকে, দুর্গার মতো দরগায় গিয়ে সিজদা করে না, আল্লাহ ছাড়া কোন সৃষ্টির কাছে গিয়ে মাথা নত করে না, নামাজ পড়ে কেবল তারই জন্য, সূর্যের জন্য নয়। তবুও সূর্যের উদয় অস্তকালে কোন নফল নামাজ পড়া যাবে না, কারণ তাতে মুশরিকদের সাদৃশ্য অবলম্বন করা হয়। তিন সময়ে নামাজ পড়া নিষেধ, কোন নামাজ? নফল নামাজ। ফরজ নামাজের কোন সময় নেই, তাই না? নফল নামাজ তিন সময়ে পড়া নিষেধ, কোন কোন সময়ে? ওঠার সময়, সূর্য ওঠার সময়, সূর্য ডোবার সময়, আর ঠিক মাথার উপরে থাকার সময়। কেন? এই তিন সময়ে মুশরিকরা সূর্যের পূজা করে। অতএব সূর্যের পূজার সাদৃশ্য অবলম্বন আমাদের করা নিষেধ বলে আমাদের ওই সময়ে নামাজ পড়া যাবে না। দ্বিতীয় খলিফা হযরত উমর ফারুক হযরত উকবা বিন ফারকাদকে নসিহত করে লিখেছিলেন চিঠিতে, ওয়াইয়াকুম ওয়াতানাউম, তোমরা বিলাসিতা থেকে দূরে থেকো, বিলাসিতা করো না, ওয়াজিয়া আহলে শিরক, আর মুশরিকদের লিবাস পোশাক থেকে দূরে থেকো, ওয়ালাবুসিল হারির, আর রেশমের রেশম বস্ত্র পরা থেকে দূরে থেকো, তোমরা বিলাসিতা করো না, মুশরিকদের লিবাস পরো না। বুঝতে পাচ্ছেন, লিবাস মুশরিকদের হলে পরে সেই লিবাস আমাদের পরা যাবে না। মুশরিকদের অনুকরণে আরো যে করে থাকে মানুষ, মুসলিম গুরুজনদেরকে সালাম দেওয়ার সময় অনেকে প্রণাম করে থাকে, তাই না? শ্বশুর বাড়ি গেছেন, শ্বশুর বাড়িতে গিয়ে শ্বশুর শাশুড়ি দাদা শাশুড় নানা দাদা শ্বশুর নানা শাশুড়িকে কি বলে আপনি, প্রণাম করেছেন না সালাম করেছেন? প্রণাম না সালাম? সালাম পাঠে পা ছুঁয়ে করেছেন নাকি হাতে হাত রেখে মোশাফা করেছেন? ইসলামী সালাম, আসসালামু আলাইকুম, হাতে মোশাফা করেন, ছি, শাশুড়ির সাথে মোশাফা করা হয়, এ বেয়াদবি মনে করে। আবার শাশুড়ির পা ছুঁয়ে সালাম না করলে, দাদির পা ছুঁয়ে সালাম না করলে বউ এসে বলে, সবাই বলছে জামাই বড় বেয়াদব, জামাই বড় বেয়াদব, পা ছুঁয়ে সালাম করে না। এটা পা ছুঁয়ে বা সালাম হয় না, প্রণাম হয়। প্রণামটাকে আমরা অনুকরণ রূপে গ্রহণ করেছি, যেহেতু আমরাও তো ওদেরই পাশাপাশি লোক, তাদের কাছ থেকে আমাদের কাছে চলে এসেছে, পা ছুঁয়ে কপাল ঠেকিয়ে এইভাবে ওদের প্রণামটা আমাদের সালাম হয়ে গেছে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুশরিকদের অনুকরণ করতে নিষেধ করেছেন। ইসলামের শুরুর দিকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহলে কিতাবের অনুকরণ করতেন, তাই না? যেমন তাদের কিবলা, তাদের কিবলার দিকে মুখ ফিরিয়ে নামাজ করতেন, বাইতুল মাকদিসের দিকে। তারপরে মনে মনে আশা পোষণ করতেন যে কখন আমার আলাদা কিবলা হবে। আল্লাহ তাআলা কিবলা ঘুরিয়ে কাবার দিকে করে দিলেন, কিন্তু পরবর্তীতে আল্লাহ তাআলা নিষেধ করলেন যে তোমরা ইহুদি নাসারাদের অনুকরণ করো না। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু ওয়াখতালাফু। এই একই আয়াত যে আগে একবার বলেছিলাম, যে তোমরা তাদের মতো হইও না যারা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে, ওয়াখতালাফু মিন বাদি মা জাআহুমুল বাইয়্যিনাত, তাদের কাছে স্পষ্ট প্রমাণ আসার পরে মতভেদ সৃষ্টি করেছে। তারা কারা? ইহুদি এবং খ্রিস্টানরা। ওই যে 71 দলে ভাগ হয়েছে, 72 দলে ভাগ হয়েছে, আর তোমরা 73 দলে ভাগ হইও না। আল্লাহ তাআলা বলছেন, আলামি ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিক্রিল্লাহি ওয়া মা নাযালা মিনাল হক ওয়া লা ইয়াকুনু কাল্লাযীনা উতুল কিতাব। মুমিনদের জন্য কি সে সময় হয়নি যে তাদের হৃদয় আল্লাহর জিক্রের জন্য বিনীত হবে, আর আল্লাহর পক্ষ থেকে যে হক অবতীর্ণ হয়েছে তার জন্য বিনীত হবে? ওয়ালা ইয়াকুনু কাল্লাযীনা উতুল কিতাব। আর সে সময় কি হয়নি যে তারা আহলে কিতাবদের মতো হবে না? আহলে কিতাব কারা? ইহুদি এবং খ্রিস্টানরা, তাদের মতো হবে না, যাদের কিতাব আসার পর তাদের সময় লম্বা হয়ে যাওয়ার পরে তাদের হৃদয় হয়ে গিয়েছিল কঠিন। আর ওয়া কাসীরুম মিনহুম ফাসিকুন, তাদের অধিকাংশ হচ্ছে ফাসেক, খবরদার তাদের মতো হয়ে না। এই জন্যই মুসলিমরা প্রত্যেক নামাজে প্রত্যেক রাকাতে তাদের মতো, তাদের মত পথ থেকে দূরে থাকার জন্য আল্লাহর কাছে দোয়া করে বলে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্বালিন। মানে কি, হে আল্লাহ তুমি আমাদেরকে সরল পথ দেখাও, সেই পথ যে পথে গিয়ে মানুষ ইনাম প্রাপ্ত হয়েছে, পুরস্কার প্রাপ্ত হয়েছে, নিয়ামত প্রাপ্ত হয়েছে। গায়রিল মাগদুবি আলাইহিম, তাদের পথ দেখাও না যাদের প্রতি তুমি রাগান্বিত, ক্রোধভাজন। তাদের প্রতি আল্লাহ রাগান্বিত? ইহুদিদের প্রতি রাগান্বিত। কেন? তারা জেনে শুনে আল্লাহর বিধানের বিরুদ্ধে আচরণ করেছে। ওয়ালাদ্বালিন, আর ভ্রষ্টদের পথ দেখাবে না। ভ্রষ্ট কারা? খ্রিস্টানরা। কেন? তারা না জেনে আল্লাহর বিধান রচনা করেছে, অথবা না জেনে আল্লাহর ইবাদত করেছে। আমরা প্রত্যেক নামাজে প্রত্যেক রাকাতে আল্লাহর কাছে চাই, আল্লাহ গো তুমি আমাদেরকে ইহুদি খ্রিস্টানদের পথ দেখাইও না। আমরা যদি এই কথায় সত্যবাদী হই, তাহলে কি ইহুদিদের পথ দিয়ে থেকে গ্রহণ করতে পারি, খ্রিস্টানদের পথ গ্রহণ করতে পারি? কোনদিন না। কিন্তু সমস্যা হলো কি, ওই যে জানি না চাচাজি কেমন হজ করলেন, বাবা হজ তো করলাম, কেমন দেখলেন সেখানে আরবে খবর, ও বাবা রে সব আরবি গো, সব আরবি, খালি আজানটা নামাজটা সালামটা বাংলা, বুঝলেন ব্যাপারটা? কিছুই বোঝে না বেচারি, কিচ্ছু বোঝে না, নামাজটা আজানটা সালামটা বাংলা, এটাও তো বোঝে না, এটা বাংলা? এই যে আমরা বাংলা, আমরা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলি কিন্তু বুঝি না। তাই আল্লাহর কাছে যে জিনিস থেকে পানাহ চাই, আমরা নিজে থেকে সেই জিনিসকে গ্রহণ করি, অবলম্বন করি। অথচ আমরা বলি, আল্লাহ ইহুদি খ্রিস্টানদের পথ দেখায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করে বলছেন, লাইসা মিন্না মান তাশাব্বাহা বিগাইরিনা, সে ব্যক্তি আমাদের দলভুক্ত নয় যে আমাদেরকে ছেড়ে অন্যের সাদৃশ্য অবলম্বন করে। লা তাশাব্বাহু বিল ইয়াহুদ ওয়ালা বিল নাসারা, ইহুদি এবং খ্রিস্টানদের অনুকরণ করো না বা ইহুদি ও খ্রিস্টানদের আনুগত্য গ্রহণ করো না। ফাইন্না তাসলিম আল ইয়াহুদ ইশারাতু বিল আসাবিয়, ইহুদিদের সালাম হল আঙ্গুল দিয়ে ইশারা করা, আর তাসলিম উন নাসার আল ইশারাতু বিল আকুফ, আর খ্রিস্টানদের সালাম হল হাত দিয়ে ইশারা করা। এই যে এভাবে সালাম দেয় না, আমরাও সালাম দিই এভাবে, তাই না? এভাবে সালাম দেওয়া যায় না যায়, এ হচ্ছে খ্রিস্টানদের সালাম, এভাবে ইশারা করা। ওলামারা বলছেন যদি কেউ ওইভাবে সালাম দেয় তাহলে যায় না, কিন্তু যদি হুজুর কেউ ডুবে থাকে চিল্লিয়ে সালামে সালাম পৌঁছানো যাবে না, গাড়ির গ্লাস বন্ধ আছে, গাড়ির ভিতরে একজন আছে তাকে সালাম দেব, তা এটা কি যায় না? এম্মা একজন কালা কানে শুনতে পাই না তাকে সালাম দেবো, ওইভাবে সালাম দেওয়া যায়জ না যায়জ? ওলামারা বলছেন যায়জ, তবে মুখে সালাম বলতে হবে। মুখে সালাম না বলে খালি হাতে ইশারা করবেন চলবে না। আর একটা জায়গায় হাতের ইশারায় সালামের জবাব দেওয়া যায়, কোন সময়ে? নামাজে। একজন লোক নামাজ পড়ছে, আপনি কেউ সালাম দিল তো সালামের জবাব দেবে না? দেবে না। কিভাবে? হাতের ইশারায়, আঙ্গুলের ইশারায়। কিন্তু এই যে এইভাবে সালাম, এগুলো এই সালাম কাদের? বিজাতির সালাম। আর যদি দূরে কাউকে সালাম দিতে হয়, বললাম কি, মুখে সালাম বলতে হবে। মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নিষেধ করছেন, শুধু সাদৃশ্যই নয়, সাদৃশ্য অবলম্বন করাই নয়, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলছেন তোমরা তাদের বিরোধিতা করো। সাদৃশ্য অবলম্বন না, ওরা যা করছে তোমরা তা করবে তা না, বরং তাদের বিরোধিতা করো। কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা ইয়াযালু দ্বীনু যাহিরান মা আজ্জালান নাস আল ফিতর, দ্বীন বিজয়ী থাকবে যতক্ষণ তারা তাড়াতাড়ি ইফতারি করবে। অনেক মানুষ ইফতারির সময় হয়েছে ইফতারি করে না, এটা কারা করে? ইহুদি খ্রিস্টানরা করে, নাসারারা করে। অতএব ওদের মতো তোমরা দেরি করে ইফতারি করো না, তাড়াতাড়ি ইফতারি করো। তার মানে কি করো? ওদের বিরোধিতা করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় এলেন, দেখলেন যে সেখানে আশুরার রোজা রাখা হচ্ছে, আশুরার রোজা সামনে আসছে, তাই না? এর ফজিলত কি? আশুরার রোজা রাখলে কি হবে? এক বছরের গোনা মাফ হয়ে যাবে। দেখলেন না আশুরার রোজা রাখা হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, তারপর বললেন, ইয়া রাসূলুল্লাহ, এদিন তো ইহুদিরা এটাকে সম্মান দেয়, পালন করে। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন? যে যদি আমি আগামীতে বেঁচে থাকি তাহলে 9 তারিখেও রোজা রাখবো। কেন? ওদের বিরোধিতা করে। 10 তারিখে রাখবো আর 9 তারিখেও রাখবো, আর এটাই হল আফজাল। 9 এবং 10 রোজা রাখবেন, 10-11 রোজা রাখা সহিহ হাদিস নেই, 9-10-11 তিন দিন রোজা রাখার সহিহ হাদিস নেই। আশুরার রোজা রাখবেন দুটো, 9 আর 10 তারিখ। তারপর চুল দাড়ি পেকে সাদা হয়ে গেলে সাদাই রেখে দেওয়া আহলে কিতাবদের অভ্যেস। আপনার চুল দাড়ি পেকে গেছে, দেখেন ভাইজান, দাড়ি লম্বা করার যে হাদিস আছে, চুল দাড়ি সাদা হয়ে গেলে পেকে যাওয়া সেই রকমই হাদিস আছে। তোমরা দাড়ি কেটে ফেলো না, ছেঁচে ফেলো না, মাজুসদের মুশরিকদের বিরোধিতা করো। দাড়ি রাখলেন, দাড়ি পেকে গেল, দাড়ি পাকার ব্যাপারেও বলছেন, ইন্নাল ইয়াহুদা ওয়ান নাসারা লা ইয়াসবাগুনা শুউরাহুম ফাখালিফুহুম, ইহুদি খ্রিস্টানরা তাদের চুল রঙায় না, তোমরা চুল রঙিয়ে দাড়ি রঙিয়ে তাদের বিরোধিতা করো। যেমন দাড়ি বাড়ানো ওয়াজেব, তেমনি দাড়ি পাকা দাড়িকে রঙানো ওয়াজেব। ওলা মানে বলছেন না ওয়াজেব না, কারণ ওটা হচ্ছে ফেল, এটা হচ্ছে তর্ক, ওটা হচ্ছে তর্ক, এটা হচ্ছে ফেল। তর্ক মানে আপনি ছেড়ে দিলেন, কোন কষ্ট নেই, কিন্তু করতে রঙাতে ঝামেলা আছে, কষ্ট আছে, ওয়াজিব না, তবে সুন্নাত অবশ্যই বটে, সুন্নাতে মুয়াক্কাদা। দাড়ির চুল পেকে গেলে সেটাকে অন্য রঙে রঙিয়ে দেওয়া সুন্নাতে মুয়াক্কাদা, তবে কালো রং দিয়ে নয়, ওয়াজান্নিবু হুসাওয়াদ, কালো রং দিয়ে না, বাদামি রং দিয়ে, মেহেন্দি রং, লাল রং ইত্যাদি দিয়ে রঙিয়ে দাও, কালো রং দিয়ে না। বোঝা গেল কি? যে ইহুদি নাসারারা তাদের বৃদ্ধ মানুষরা চুল দাড়ি পেকে গেলে রঙায় না, তোমরা বিরোধিতা করো এবং নিজেদের চুল দাড়িকে রঙিয়ে ফেলো। বোঝা গেল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বিরোধিতা করতে বলেছিলেন। ইসলামের এক মুসলিম অপর মুসলিমকে সাক্ষাৎ করলে যে অভিবাদন আছে তা অন্য কোন জাতির নেই, আমরা কি বলি আসসালামু আলাইকুম, তার মানে কি তোমার উপরে শান্তি হোক। ওরা কি বলে গুড মর্নিং, সুপ্রভাত, তাই না, শুভ সন্ধ্যা। ওই সালাম আর এই সালাম কি এক হলো? কিন্তু আমরা অনেকেই এটাকে ভাবি কি যাতে ওঠার কথা, তার মানে ভাবি এটা বেশি ভদ্রতা আছে, সালাম দিতে লজ্জা লাগে, আসসালামু আলাইকুম বলতে লজ্জা লাগে। অথচ সব জায়গাতেই ইংরেজ কালচারের জয় জয়কার, আর পোশাকেই বলুন, চাল চলনেই বলুন, আর তাদের বুলি বছরের কথাই বলুন, আমরা হাতে কলমে প্রাত্যহিক কাজকর্মে এই প্রমাণই রাখছি যে আমরা তোমাদের ছিলাম, যখন তোমরা আমাদের দেশ আগ্রাসন করে রেখেছিলে তখন আমরা তোমাদেরই ছিলাম, আজও আমরা তোমাদেরই আছি, আজও তোমাদের, তোমরা তোমাদের জিন্দাবাদ। বলা বাহুল্য যে পোশাকে আমরা ব্যবহার করি তা ওদের দেখা শেখা, ওদের দেখে শেখা, ওদের মতো পোশাক পরতে শিখেছি, ওদের মতো প্যান্ট শার্ট পরতে শিখেছি, ওদের মতো গাঁটের নিচে প্যান্ট ঝুলিয়ে না পড়লে পরে বলে হ্যাংলা লাগে, গাঁটের নিচে ঝুলিয়ে অধিকাংশ মানুষ কাপড় পরে। এক্ষুনি যদি আপনি খেয়াল করতেন নামাজে, নামাজের কাতারে যারা পেছনে দাঁড়িয়েছেন, প্রথম কাতার, দ্বিতীয় কাতার, তৃতীয় কাতারের লোকজন যদি খেয়াল করতেন গাঁটের নিচে কতজন মানুষের কাপড় আছে, শতকরা কত হবে, 80% না তার বেশি, 90-95% তারও বেশি। সৌদি অসৌদি সবাই, আপনি সৌদি কথা বলেন না, সৌদি অসৌদি সবাই, অধিকাংশ মানুষের কাপড়, কামিজ, প্যান্ট, পায়জামা, লুঙ্গি গাঁটের নিচে আছে। এই যে ফ্যাশন, এই ফ্যাশন শিখেছি কোথেকে, ওই যে বাবুদের কাছ থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যাপারে দুটো শাস্তি ঘোষণা করেছেন, যে গাঁটের নিচের লুঙ্গি জাহান্নামে যাবে, আর যে ব্যক্তি অহংকারের সাথে গাঁটের নিচের লুঙ্গি ঝলা ঝুলাবে তার দিকে আল্লাহ তাআলা কিয়ামতের দিনে তাকিয়েও দেখবেন না, তাদেরকে পবিত্র করবেন না। অথচ দুনিয়ার বুকে আল্লাহ তাআলার একটি রহমত আছে, আর কিয়ামতের দিনে কটা রহমত থাকবে, 99-99টা রহমত, তা সত্ত্বেও আল্লাহ তাআলা তাকিয়ে দেখবেন না। কিন্তু অধিকাংশ মুসলমান কেন মানে না, পরিবেশ মানছে চায় না, আল্লাহ রাসূলের এত বড় কড়া শাস্তি, এত বড় ধমক, তাও মানতে চায় না, গাঁটের নিচে কাপড় ঝুলিয়ে পড়ছে। ওদের ওদের অনুকরণ, ওদের অনুকরণ দেখে আমাদের ম্যাডামরা, ম্যাডাম সাজছে, আলোক প্রাপ্তা, দেহে যত অংশ আলো দেখানো যায় মেয়েরা তত অংশকে আলো দেখিয়ে আলোক প্রাপ্তা সাজছে, তাদের উন্মুক্ত হাঁটুতে, জাঙ্গে, বুকে, মাথায়, পিঠে ও নাভিতে সূর্যের আলো দিয়ে আলোক প্রাপ্তা সাজছে। তা শ্রীমান আসিন আবার বলছে মেয়েরা কেন বোরকা পরবে, বোরকা পরতে হলে পুরুষরা পড়ুক। হায় রে তাসলিমা, মেয়েরা নালে তাদের এমন এমন অঙ্গ আছে যে অঙ্গ না ঢাকলে পরে সর্বনাশ হবে, তো পুরুষরা আবার কোন অঙ্গ ঢাকার জন্য বোরকা পরবে, কিন্তু আজব কাণ্ড বলছে মেয়েরা, পুরুষরা ধর্ষণ করে মেয়েরাও ধর্ষণ করুক। হ্যাঁ, এবার কোন কথা, একজন লিখেছে ফেসবুকে তো পুরুষরা আবার কি দিয়ে ধর্ষণ করবে, তো কেউ আবার লিখেছে পুরুষরা মুখ দিয়ে ধর্ষণ করবে, মেয়েরা মেয়েরা কি দিয়ে ধর্ষণ করবে, মেয়েরা ধর্ষণ যদি পুরুষকে ধর্ষণ করতে চায় কি দিয়ে ধর্ষণ করবে। তাসলিমা নাসরিন এইভাবে এখনো পর্যন্ত ভারতবর্ষে নিরাপদে বাস করে মুসলমানদের বিরুদ্ধে বিষোদ্গার করে যাচ্ছে, বলছে পুরুষরা বোরকা পরুক মেয়েরা কেন পরবে, নাউজুবিল্লাহ মিন যালিক। অনেকে ওদের দেখা যায় কি কুকুর পুষতে শুরু করেছে, বাড়িতে কুকুর পুষছে, তারপর ওদের যে কোর্টশিপ প্রথা, বরকনের বিয়ে, বিয়ের আগে প্রেম, বলছেন আদান প্রদান, কেউ বলছে পছন্দ করে বিয়ে, আসলে ওটা ইয়ে করে বিয়ে, ইয়ে ইয়ে করতে করতে শেষকালে বিয়ে, বাপ মা রাজি থাক আর না থাক কোর্টে গিয়ে বিয়ে করছে কোর্টশিপ, এসব ওদের দেখা, ওদের দেখা শেখা, এবং ওদের ওই যে ফিল্ম দেখে দেখে আমাদেরও যুবক যুবতীরা শিখেছে এক এক ফিল্মের অনুকরণ করে প্রেম করো, বিয়ে করো, লাভ ম্যারেজ করো। সম্বোধনে আমরা নিজেদের আব্বাকে ড্যাডি বলি, ড্যাডি মাম্মি, মামা মাকে মাম্মি, চাচাকে আঙ্কেল, বড় ভাইকে দাদা, বড় বোনকে দিদি, কেন, এসব এক একটা ফ্যাশন, বিজাতির অনুকরণ, তাদের সম্বোধন আমাদের মাঝে আমাদের পরিবেশে ঢুকিয়ে নিয়েছি। এসবের মূল কারণ হল আজকের মুসলিম হীনমনতার শিকার হয়েছে। মানসিক আগ্রাসনের শিকার হওয়ার ফলে বিজাতীয় সবকিছুকে লুফে নিচ্ছে, ভাবছে কি ওরা হচ্ছে উচ্চ পর্যায়ের মানুষ, ওদের অনুকরণ করতে পারলে আমরাও উচ্চ পর্যায়ের হব। কিন্তু জেনে রাখবেন, পরের অনুকরণ করতে করতে এমন অবস্থা হতে পারে যে আপনি নিজের স্বকীয়তাকে ভুলে যাবেন, আপনার নিজের যে একটা মানে দাম ছিল, মূল্য ছিল, সেটাকে আপনি হারিয়ে ফেলবেন। একদা চাহিল কাকে পায়রার চাল চলিতে, আচরিল কিছু কাল কুফল ফলিল তাতে, বিপরীত হল ফলিতে ভুলিল আপন চাল। একবার কাক দেখল একটা পায়রা চলছে, পায়রার চলনটা দেখে খুব ভালো লাগলো, তারপরে কাক চাইল যে আমিও কবুতরের মতো পায়রার মতো চলব। চলতে চলতে কিছুক্ষণ খুব হয়রান হয়ে গেল, শেষকালে পায়রার মতো চলতে পারল না। শেষকালে ভাবলো কি আমার নিজের চলনটাই ভালো, আমার নিজের মতোই চলি। নিজের মতো যখন চলতে গেছে নিজের চালটাও ভুলে গেছে। এইরকম অবস্থা আমাদের, আমরা চাচ্ছি যে ওদের অনুকরণ করে আমরা ভালো হব, ওদের অনুকরণ করতে গিয়ে না আমরা তাদের মতো হতে পারছি আর না আমরা মুসলমান থাকতে পারছি। কে তুমি ফিরিছ পড়ি প্রভুদের সাজ, ছদ্মবেশে বারে নাকি চতুর্গুণ লাজ, পরবস্ত্র অঙ্গে তব হয়ে অধিষ্ঠান, তোমারই করিছে নাকি নিত্য অপমান। পরের লিবাস পরে, পরের পোশাক পরে তুমি নিজেকে ছোট করছো, পরের মুখে শেখা বলি পাখির মতো কেন বলিস, পরের ভঙ্গি নকল করে নটের মতো কেন চলিস, তোর নিজস্ব সর্বাঙ্গে তোর দিলেন ধাতা আপন হাতে, মুছে যেটুক বাজে হলি গৌরব কিছু বাড়ল তাতে, আপনারে যে ভেঙে চুড়ে গড়তে চাহে পরের ছাঁচে, অলিক ফাঁকি মেকি সেজন দামটা তাহার কদিন বাঁচে, পরের সবই ছেড়ে দিয়ে আপন মাঝে ডুবে যারে, খাঁটি ধন যা সেথাই পাবি আর কোথাও পাবি না রে, ইসলামেই আছে খাঁটি ধন আর কোথাও পাবি না রে, যেখানে যারই অনুসরণ কর, যারই অনুকরণ কর, খাঁটি ধন তোর আছে নিজের ইসলামের মধ্যে। ইসলাম যদি ঠিক মতো অনুকরণ করতিস, অনুসরণ করতিস, তাহলে খাঁটি ধন পেতিস, নিজেকে পৃথিবীর সর্বোচ্চ জাতি রূপে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারছিস। কিন্তু দুঃখের বিষয় যে নিজের কথাই তো ভুলে গেছিস, নিজের কোরআনে কি আছে তা জানিস না, নিজের ইসলামে কি আছে আদর্শ জানিস না, নিজের ইসলামের আচরণ বুঝিস না, তাই না বুঝে অপরের আচরণকে আচরণ করতে গেলে, নিজের আচরণ রূপে বরণ করতে গেলে এর নিশ্চয়ই ফল ভালো হবে না। বুঝতেই পারছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে অগ্নি পূজকদের মতো হতে নিষেধ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাহুম ইউফিরুনা সিবালাহুম ওয়া ইহলিকুনা লিহাহুম ফাখালিফুহুম, মাজুস ও অগ্নি পূজকরা তারা মোচ বাড়ায়, লম্বা করে, টাঙ্গি মোচ রাখে, হ্যাঁ, মোছাল সাজে, আর তারা দাড়ি কামিয়ে দেয়, তোমরা তাদের বিরোধিতা করো। তার মানে দাড়ি বাড়াও আর মোচ ছোট করো। এখানে উল্লেখ্য যে মোচ চেচে ফেলা সুন্নত না, অনেকে ব্লেড দিয়ে খুর দিয়ে চেচে ফেলে, চেচে ফেলা সুন্নত না, মোচ হচ্ছে ছাঁটা সুন্নত, কাঁচি দিয়ে ছোট করবেন এটাই হচ্ছে সুন্নত, আর দাড়ি ছেড়ে দেওয়া সুন্নত বা ওয়াজিব, দাড়ি রাখা হচ্ছে ওয়াজিব। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমরা মদ ছেটে ও দাড়ি রেখে অগ্নি পূজকদের বৈপরীত্য করো, তাদের বিরোধিতা করো, এই অগ্নি পূজকদের অনুরূপ হবে বলেই আগুনকে সামনে রেখে, ওলামারা বলেন আগুন সামনে রেখে নামাজ পড়ো না, কেন না, অগ্নি পূজকরা অগ্নি পূজা করে তাদের মতো অনুরূপ হবে, অতএব তুমি তাদের মতো করো না। আমাদের শরীয়ত আমাদেরকে অনারবদের, অনারব বিজাতি যারা আরবের নয়, তাদের অনুকরণ করতে নিষেধ করেছেন। জানেন কোন সময়ে কেয়াম, আপনারা হয়তো দেখেছেন বারবার এখানে কেউ এলে পরে আমরা উঠে দাঁড়িয়ে তার সঙ্গে সালাম মোসাফা করছি। আমাদের দেশে আছে কোর্টে হাকিম ঢুকলে পরে সবাই উঠে দাঁড়িয়ে যায়, স্কুল কলেজে মাস্টার যখন আসে, টিচার যখন আসে, তখন ছাত্ররা সবাই উঠে দাঁড়িয়ে যায়। এটা জায়েজ না জায়েজ? এটা না জায়েজ, এটা অনারবদের কাজ, আজমদের কাজ, আরবদের কাজ না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা অপছন্দ করতেন, এই জন্য আমরা দরুদে কিয়ামকে কি বলি, না জায়েজ বলি, বিদাত বলি। দরুদ পড়বে, বসে আছো বসা অবস্থায় পড়ো, দাঁড়িয়ে দরুদ পড়া বিদাত। অবশ্য দাঁড়িয়ে কেন পড়ে সেটা আপনারা জানেন, তারা মনে করে আল্লাহ রসুল হাজির হয়ে গেছেন, উস নবী কি তাজিমকে নিয়ে উঠ খাড়া হইয়ে, তারপরে ইয়া নবী সালাম আলাইকা। কিন্তু কিয়াম এইভাবে একজনের তাজিমের জন্য কিয়াম, এটা জায়েজ না। এটা হচ্ছে আজমদের অভ্যেস, আজমদের আচরণ। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন যে তোমরা এরকম করো না। ইন্না ইন কিনতুম আনিফান লা তাফআলুনা ফিআল ফারিসুর রুম ইয়াকুমুনা আলা মুলুকিহিম ওয়া হুম কুউদ। তোমরা যে কাজটা করলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে নামাজ পড়েছেন আর সাহাবারা দাঁড়িয়ে নামাজ পড়েছেন, একবার কোন কারণে তখন নিষেধ করলেন যে তোমরা খবরদার, ইমাম বসে নামাজ পড়লে তোমরা বসে নামাজ পড়ো। আর তার মানে যদি তোমরা কারো তাজিমের জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকো, যে ব্যক্তি চাইবে যে তার জন্য লোকে দাঁড়িয়ে থাকুক, তাজিমের জন্য দাঁড়িয়ে থাকুক, সে যেন নিজের ঠিকানা জাহান্নামে বানিয়ে নেয়, একথা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলে বুঝিয়ে দিয়েছেন। যেটা হচ্ছে আজমদের প্রথা, শরীয়ত নিষেধ করেছে জাহেলি যুগের লোকদের সাদৃশ্য অবলম্বন করতে, জাহেলি যুগের মতো তোমরা হইও না। কোরআনে বলছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহেলিয়াতি লাউলা। হে মুসলিম নবনীগণ, হে মুসলিম নারীরা, তোমরা নিজের গৃহে অবস্থান করো এবং পূর্ব যুগে জাহেলি মেয়েদের মতো বেপর্দায় নিজেদেরকে প্রদর্শন করিয়ে বেরিও না। মেয়েদেরকে নিষেধ করা হল জাহেলি যুগের মেয়েদের মতো অনুসরণ করো না এবং বেপর্দায় ঘুরে বেড়াইও না। জাহিলি যুগের প্রথা ছিল মৃত ব্যক্তির জন্য মাতম করে শোক পালন করা, মরশিয়া দেওয়া, বংশ নিয়ে গর্ব করা, অপরের বংশে খোঁটা দেওয়া, রাশিচক্রে বিশ্বাস করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা করতে নিষেধ করলেন। নিজের দেশ, ভাষা, মজাব, গোত্র, রং, বর্ণ প্রভৃতিতে অন্ধ পক্ষপাতিত্ব করা, এসবই নিষেধ। ইসলাম আমাদেরকে নিষেধ করে সকল মুসলিম ভাই ভাই, তাদের মাঝে ভেদাভেদের কোন প্রাচীন নেই। বর্ণ বৈষম্যের অভিশাপ থেকে মুসলিম সমাজ সম্পূর্ণ মুক্ত। এ সমাজে সকল সকলেই সমান সমান অধিকারের অধিকারের দাবি। সবচেয়ে শ্রেষ্ঠ হল সেই ব্যক্তি, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সবচেয়ে ব্যক্তি শ্রেষ্ঠ ব্যক্তি হল সেই যে সবচেয়ে পরহেজগার। মোট কথা, জাহিলি যুগের যে আচরণ আছে, অন্ধ পক্ষপাতিত্ব, সেটা জাতিগত পক্ষপাতিত্ব, ভাষাগত পক্ষপাতিত্ব, এগুলো হচ্ছে জাহিলি যুগের প্রথা, এরকম করা যাবে না। শরীয়ত আমাদেরকে নিষেধ করেছে ফাসেক পাপাচারদের সাদৃশ্য অবলম্বন করতে। আল্লাহ তাআলা নিষেধ করেছেন যে তোমরা যারা পাপাচারী তাদের অনুকরণ করো না, কাফেরদের অনুকরণ করো না। শরীয়ত নিষেধ করেছে বেদুইন, বেদুইনদের সাদৃশ্য, বেদু যে বাদু যাকে বলে, যারা শহর ছাড়া মরুভূমিতে বাস করে তাদেরকে বলা হয় বাদু। আল্লাহ রসুল তাদের অনুকরণ করতে নিষেধ করেছেন। একবার ওই যে বাদুরা আপনার মাগরিবে, কি বলে, আল মাগরিবে, মাগরিবের নামাজটাকে ওরা এশার নামাজ বলত। বাদুরা মাগরিবের নামাজটাকে এশার নামাজ বলত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করলেন যে বাদু যেন তোমাদের উপরে বিজয়ী না হয়। ওরা বলে তোমরা বলো না, তাদের অনুকরণ করো না। শরীয়ত নিষেধ করেছে নারী পুরুষ যেন একে অন্যের সাদৃশ্য অবলম্বন না করে, নারী যেন পুরুষের লিবাস না পরে আর পুরুষ যেন নারীর লিবাস না পরে। বুঝতেই পাচ্ছেন যে এই যে নারী পুরুষ যদি এক অপরের অনুকরণ করে এবং লিবাস অনুসরণ করে কিংবা চাল চলনের অনুকরণ করে, তাহলে অভিশপ্ত, এক অপরের অনুকরণ করা নিষেধ করা হয়েছে শরীয়তে। শরীয়ত আমাদেরকে জন্তু জানোয়ারদের অনুকরণ করতে নিষেধ করে যে তোমরা কুকুরের মতো হইও না, তোমরা বাঁদরের মতো হইও না, নামাজে কুকুরের মতো বসো না, বাঁদরের মতো বসো না, কাকের মতো দানা ঠকার মতো ঠক ঠক করে নামাজ পড়ো না ইত্যাদি। শরীয়ত আমাদেরকে নিষেধ করেছে শয়তানের অনুকরণ অনুসরণ করতে। শয়তান বাম হাতে খায়, বাম হাতে পান করে, তোমরা ডান হাতে খাও, ডান হাতে পান করো, তোমরা শয়তানের বৈপরীত্য করো। এইভাবে শরীয়ত আমাদেরকে বিভিন্নভাবে নিষেধ করেছে যে তোমাদের এক নিজস্ব স্বকীয়তা আছে, নিজস্ব স্বাতন্ত্র আছে, সেই স্বাতন্ত্র নিয়ে চলো এবং জন্তু জানোয়ারের অনুকরণ করো না, শয়তানের অনুকরণ করো না, কাফেরদের অনুকরণ করো না, ইহুদি খ্রিস্টানদের অনুকরণ করো না। এবং তার বিভিন্ন উদাহরণ আছে, এই সামান্য সময়ে সেসব কথা রাখা সম্ভব নয়, সময় শেষ হয়ে গেছে, আপনাদেরও বিরক্তি এসে গেছে। এবং অবশ্য প্রোগ্রাম আছে, আপনাদের বাকি প্রোগ্রাম আছে, সেই সমস্ত সেরে আপনারা বিদায় নেবেন, আমরা বিদায় নেব। আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দেন, যেটুকু বললাম, যেটুকু শুনলাম, যেটুকু সেটুকুকে মানার চেষ্টা করব ইনশা আল্লাহ। আল্লাহ তালা আমাদেরকে এই শ্রেণী সভাতে হাজির হয়ে আল্লাহর জিক্রে অংশগ্রহণ করতে যেন তৌফিক লাভ করি, সেই কামনা রেখে আমি বিদায় নিচ্ছি। আশা করি আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আমিও আপনাদের জন্য দোয়া করবো। আল্লাহ তাআলা আমাদের সকলের দোয়াকে কবুল করুন। আল্লাহুম্মা আমিন ওয়া সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।